لا يستطيعون نصر أنفسهم ولا هم منا يصحبون তবে কি আমি ব্যতীত তাদের এমন দেবদেবী আছে যারা তাদেরকে রক্ষা করবে তারা তো নিজেদেরই সাহায্য করতে সক্ষম নয় এবং তারা আমার মোকাবেলায় সাহায্যকারীও পাবে না بل متعنا هؤلاء وآباءهم حتى طال عليهم العمر أفلا يرون أنا نأتي الأرض ننقصها من أطرافها أفهم الغالبون برون أمي تادركي وتادر باب دادكي بھوك شنباد دي چلام এমনকি তাদের আয়ুষ্কাল দীর্ঘ হয়েছিল তারা কি দেখে না যে আমি তাদের দেশকে চতুর্দিক থেকে হ্রাস করে আনছি এর পরও কি তারা বিজয়ী হবে কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহি ওয়া লা ইয়াসমাউ সুমুদ দুআ ইযা মা ইউনযারুন বলুন আমি তো কেবল ওহির মাধ্যমেই তোমাদেরকে সতর্ক করি কিন্তু বধিরদেরকে যখন সতর্ক করা হয় তখন তারা সে সতর্ক বাণী শোনে না ওয়ালা ইন মাসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিকা লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন আপনার পালনকর্তার আযাবের কিছু মাত্রও তাদেরকে স্পর্শ করলে তারা বলতে থাকবে হায় আমাদের দুর্ভাগ্য আমরা অবশ্যই পাপী ছিলাম وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারো প্রতি জুলুম হবে না যদি কোনো কর্ম তিলে দানা পরিমাণ হয় আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমিই যথেষ্ট ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرا للمتقين الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشفقون أمي موسى و هارون কে দান করেছিলাম মীমাংসাকারী গ্রন্থ আলো ও উপদেশ আল্লাহ ফেরুদের জন্য যারা না দেখেই তাদের পালনকর্তাকে ভয় করে এবং কিয়ামতের ভয়ে শঙ্কিত وهذا ذكر مبارك أنزلناه أفأنتم له منكرون এবং এটা একটা বরকতময় উপদেশ যা আমি নাজিল করেছি অতএব তোমরা কি একে অস্বীকার করো ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين আমি ইতিপূর্বে ইব্রাহিমকে তার সৎ পন্থা দান করেছিলাম এবং আমি তার সম্পর্কে সম্যক পরিজ্ঞাত আছি إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বললেন এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজারি হয়ে আছো قالوا وجدنا آباءنا لها عابدين তারা বলল আমরা আমাদের বাপ দাদাকে এদের পূজা করতে দেখেছি قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين তিনি বললেন তোমরা প্রকাশ্য গোমরাহিতে আছো এবং তোমাদের বাপ দাদারাও

ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين. এবং সুলাইমানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে, তা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ দান করেছি। আমি সব বিষয়ে সম্যক অবগত আছি। ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك وكنا لهم حافظين. এবং অধীন করেছি শয়তানদের কতককে, যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরো অনেক কাজ করত, আমি তাদেরকে নিয়ন্ত্রণ করে রাখতাম। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين. এবং স্মরণ করুন আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান। فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين. অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবারবর্গ ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে তাদের সমপরিমাণ আরো দিলাম আমার পক্ষ থেকে কৃপা বশত এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া দাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। এবং ইসমাঈল, ইদ্রিস ও জুলকিফলের কথা স্মরণ করুন, তারা প্রত্যেকে ছিলেন সবরকারী। وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين. আমি তাদেরকে আমার রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম, তারা ছিলেন সৎকর্মপরায়ণ। وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. এবং মাছওয়ালার কথা আলোচনা করুন, যখন তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারবো না, অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি নির্দোষ, আমি গুনাহগার। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম, আমি এমনি ভাবেই বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। وَزَكَرِيَّا إِذْ نَادَى رَبَّهُ رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ. এবং জাকারিয়ার কথা আলোচনা করুন, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল, হে আমার পালনকর্তা, আমাকে একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিশ। فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين. অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম, তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত, তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত। أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وبنها آية للعالمين. এবং সেই নারীর কথা আলোচনা করুন যে তার কাম প্রবৃত্তিকে বশে রেখেছিল, অতঃপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য নিদর্শন করেছিলাম। ইন হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফাআবুদুন। তারা সকলে তোমাদের ধর্মের, একই ধর্মে তো বিশ্বাসী সবাই, এবং আমি তোমাদের পালনকর্তা, অতএব আমার বন্দেগী করো। وتقطعوا أمرهم بينهم كل إلينا راجعون. এবং মানুষ তাদের কার্যকলাপ দ্বারা পারস্পরিক বিষয়ে ভেদ সৃষ্টি করেছে, প্রত্যেকেই আমার কাছে প্রত্যাবর্তিত হবে। فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون. অতঃপর যে বিশ্বাসী অবস্থায় সৎকর্ম সম্পাদন করে তার প্রচেষ্টা অস্বীকৃত হবে না এবং আমি তা লিপিবদ্ধ করে রাখি। وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون. حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون. যেসব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি তার অধিবাসীদের ফিরে না আসা অবধারিত, যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধন মুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে। وَقَتَرَبَ الْوَعْدُ الْحَقُّ فَإِذَا هِيَ شَاخِصَةٌ أَبْصَارُ الَّذِينَ كَفَرُوا يَا وَيْلَنَا قَدْ كُنَّا فِي غَفْلَةٍ مِنْ هَذَا بَلْ كُنَّا ظَالِمِينَ. অমোঘ প্রতিশ্রুত সময় নিকটবর্তী হলে কাফিরদের চক্ষু উচ্চে স্থির হয়ে যাবে। হায় আমাদের দুর্ভাগ্য, আমরা এ বিষয়ে বেখবর ছিলাম, বরং আমরা গুনাহগারী ছিলাম। ইন্নাকুম ওয়ামা তা'বুদুন মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করো সেগুলো দোজখের ইন্ধন, তোমরাই তাতে প্রবেশ করবে। لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون. এই মূর্তিরা যদি উপাস্য হতো তবে জাহান্নামে প্রবেশ করত না, প্রত্যেকে তাতে চিরস্থায়ী হয়ে পড়ে থাকবে। لهم فيها زفير وهم فيها لا يسمعون. তারা সেখানে চিৎকার করবে এবং সেখানে তারা কিছুই শুনতে পাবে না, যাদের জন্য প্রথম থেকেই আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত হয়েছে তারা দোজখ থেকে দূরে থাকবে। لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون. তারা তার ক্ষীণতম শব্দ শুনবে না এবং তারা তাদের মনের বাসনা অনুযায়ী চিরকাল বসবাস করবে। لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون. মহাত্রাস তাদেরকে চিন্তান্বিত করবে না এবং ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা করবে। আজ তোমাদের দিন, যে দিনের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين. شدينا من عكاش كي غوتيه نيبو جامون غوتانو هاي লিখিত কাগজপত্র, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে। ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদিজ যিকরি আনাল আরদ ইয়ারিফুহা ইবাদিয়াস সালিহুন। আমি উপদেশের পর যাবুরে লিখে দিয়েছি যে আমার সৎকর্ম পরায়ণ বান্দাগণ অবশেষে পৃথিবীর অধিকারী হবে। এতে ইবাদতকারী সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত বিষয়বস্তু আছে। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি। কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদু ফাহাল আনতুম মুসলিমুন। বলুন, আমাকে তো এ আদেশই দেওয়া হয়েছে যে তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, সুতরাং তোমরা কি আজ্ঞাবহ হবে? অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দিন, আমি তোমাদেরকে পরিষ্কারভাবে সতর্ক করেছি এবং আমি জানি না তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে তার নিকটবর্তী না দূরবর্তী। ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল ক্বাউলি ওয়া ইয়ালামু মা তাকতুমুন। তিনি জানেন যে কথা সশব্দে বলো এবং যে কথা তোমরা গোপন করো। وَإِنْ أَدْرِي لَعَلَّهُ فِتْنَةٌ لَكُمْ وَمَتَاعٌ إِلَى حِينٍ। আমি জানি না, সম্ভবত বিলম্বের মধ্যে তোমাদের জন্য একটি পরীক্ষা এবং এক সময় পর্যন্ত ভোগ করার সুযোগ। قَالَ رَبِّ احْكُم بِالْحَقِّ وَرَبُّنَا الرَّحْمَنُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ। পয়গম্বর বললেন, হে আমার পালন কর্তা, আপনি নায়ানক ফয়সালা করে দিন। আমাদের পালন কর্তা তো দয়াময়, তোমরা যা বলছো সে বিষয়ে আমরা তার কাছে সাহায্য প্রার্থনা করি।